টিভি বাংলা মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইত্তাবি' খুতুওয়াতিশ শাইতানি ফা ইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা'ই ওয়াল মুনকার ওয়ালাউ লা ফাযলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা ওয়ালাকিন্নাল্লাহ ইউযাক্কী মান ইয়াশা ওয়াল্লাহু সামিউন আলীম। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের শত্রুকে চিহ্নিত করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি এই শত্রু শয়তান সম্পর্কে বলেছেন যে ইন্না শায়তানা ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ্দম, শয়তান আদম সন্তানকে পথভ্রষ্ট করার জন্য তার রক্তের সাথে চলাফেরা করে। সুতরাং একজন মানুষ কখনো শয়তানকে বন্ধু বানাবে না, কুপ্রবৃত্তির অনুসরণ করবে না, মনে যেসব খেয়াল আসে অথচ কাজ সেটা ভালো না, আল্লাহর দিনের কাজ না, আল্লাহ সন্তুষ্টির কাজ না, সেটা মনে আসলেই করা, সেই মোতাবেক চলা, এটা হচ্ছে শয়তানের গোলাম হওয়া, শয়তানের আনুগত্য করা। আমরা তাফসীর শুরু করব আজকে সূরা নূরের আয়াত নম্বর 21 থেকে। মহান আল্লাহ এখানে শয়তান থেকে সতর্ক করেছেন। এই আয়াত এবং এর পরের আয়াতগুলিরও সম্পর্ক রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর। মানুষ শয়তান যে মিথ্যা অপবাদ দিয়েছিল, জিন শয়তান, ইবলিস শয়তান, এই মানুষ শয়তান মুনাফিকদেরকে প্ররোচিত করেছিল এই পাপের জন্য, সে সম্পর্কে আল্লাহ মানব জাতিকে সতর্ক করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বিশেষ করে মুমিনরা, হে বিশ্বাসীরা, তোমরা যখন বিশ্বাস করো আল্লাহর প্রতি, পরকালের প্রতি, কোরআনে কেরিমের বিধানের প্রতি, সুতরাং সাবধান, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, শয়তান যেখানে পা রাখে সেখানে পা রাখিও না। ওমান ইয়াত্তাবি খুতুওয়াতিশ শয়তান, আর যেই ব্যক্তি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, শয়তানের কদমে কদম রাখে, শয়তানের কথা মেনে চলে, মনে আসে শয়তানি কথা, খারাপ কথা, জেনা ব্যবিচারের কথা, আর দুনিয়ার লোভ লালসার কথা, অবৈধ লোভ লালসার কথা, এইভাবে আল্লাহ পাকের এবাদত বন্দিগিতে গাফিলতির কথা কত আর করব, করছি তো, এইরকম যত খারাপ কথা মানুষের মনে আসে এগুলি শয়তানের পক্ষ থেকে। এইরকমই মিথ্যা অপবাদ দেওয়া, সন্দেহের ভিত্তিতে তিলকে তাল করা, ছোটকে বড় করা, এগুলি হচ্ছে শয়তানের পদাঙ্কের অনুসরণ করা। আর যেই ব্যক্তি শয়তানের পদাঙ্কের অনুসরণ করবে, আল্লাহ এখানে উজ্জ্বল রেখেছেন একটি বিষয়, তাকে শয়তান অবশ্যই ক্ষতিগ্রস্ত করবে। জেনে রাখো, ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা ওয়াল মুনকার, শয়তান কোনো ভালো কাজের জন্য পরামর্শ দেয় না। নিশ্চয় শয়তান মানুষকে নির্দেশ দেই, পরামর্শ দেই, কুমন্ত্রণা দেই, বিল ফাহশা, অশ্লীলতার, ওয়াল মুনকার, আর পাপের কাজের, অশ্লীল কাজও পাপের কাজ, আর সমস্ত পাপ পাপ, আল্লাহর হকের ক্ষেত্রে হোক, ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে হোক, অথবা আখলাক চরিত্র আদান প্রদানের ক্ষেত্রে হোক, মানুষের মানুষের সাথে সম্পর্কের ক্ষেত্রে হোক, সামাজিক পাপ হোক, আর পারিবারিক পাপ হোক, আর ব্যক্তি জীবনের পাপ হোক, সমস্ত পাপকে মুনকার শব্দ সামিল। কিন্তু ফাহেশা, যেসব পাপে অশ্লীলতার দিক রয়েছে, সেগুলি বিশেষ করে আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন যে শয়তান মন্দ কাজের আর অশ্লীল কাজের জন্য পরামর্শ দেয়। শয়তানকে কখনো মানবে না, শয়তানের পরামর্শ কুমন্ত্রণায় কখনো কান দেবে না। ওয়ালাউলা ফাযলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, আর যদি আল্লাহ পাকের অনুগ্রহ আর তার রহমত তোমাদের উপর না হইতো, তাহলে তোমরা যে কাজ করেছিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের মিথ্যা অপবাদ, আর তাতে সন্দেহান হওয়া, মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, তাহলে তোমাদের কোনো ব্যক্তিকে আল্লাপাক কখনো পবিত্রতা দান করতেন না, আত্মার পরিশুদ্ধি আল্লাপাক দিতেন না, অন্তর সাফ হইতো না, পাপিষ্ট হয়ে মরে যেত। কিন্তু আল্লাপাকের ফজল করম অনুগ্রহ যে আল্লাপাক তোমাদেরকে মুক্ত রেখেছেন, পক্ষান্তরে মুনাফিকরা বিভ্রান্ত হয়েছে এবং জাহান্নামের ইন্ধন হয়েছে এসব পাপে লিপ্ত হয়ে। ওয়ালাকিন আল্লাহ ইউযাক্কি মান ইয়াশা, তবে আল্লাপাক যাকে ইচ্ছা করেন পবিত্রতা দান করেন। পবিত্রতা দানের জন্য আল্লাপাক তার বিধান সকলের জন্য নাজেল করেছেন। আল্লাপাকের আসমানি বিধান, ওহির বিধান বিশেষ গোত্রের জন্য, বিশেষ এক শ্রেণীর লোকের জন্য খাস নয়, কিন্তু তা থেকে উপকৃত হবে এবং আল্লাপাক যখন মানুষ সচেষ্ট হয় তখন তাদেরকে তৌফিক দিয়ে থাকে। আপনি যেই ব্যাপারেই চেষ্টা করুন আল্লাহ তৌফিক দেবেন। এই তৌফিকের কথা এখানে বলা হয়েছে যে ইউযাক্কি মান ইয়াশা, যাকে ইচ্ছা আল্লাপাক তাজকিয়া দান করেন, আত্মার পরিশুদ্ধি দান করেন, পবিত্র করে থাকেন। আল্লাহ সামিউন আলিম, আল্লাহাক সবকিছু শোনেন এবং জানেন। মহান আল্লাহ তারপরে একটি বিষয় উল্লেখ করেছেন যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর এই মিথ্যা অপবাদের সাথে সম্পর্কিত। যারা মিথ্যা অপবাদে সাদ দিয়েছিল তাদের মধ্যে একজন ভালো সাহাবী ছিলেন, তার নাম ছিল মিস্তাহ। এই ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহর খালাতো ভাই আর অত্যন্ত অভাবী দরিদ্র, তার কিছু ছিল না, তার ব্যয় বহন করতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খরচ খরচা চালাতেন। সেও জড়িয়ে পড়েছিল যে হতে পারে এটা হয়েছে হয়তো, যার ফলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় অসন্তুষ্ট হয়েছিলেন। স্বাভাবিক, তিনি তো শুধু অসন্তুষ্ট হয়েছিলেন, আজকে যদি কারো পরিবারে এরকম ঘটনা ঘটে তো পারলে মেরেই দিবে হয়তো, আর যদি না পারে তো জীবনেও কথা বলবে না, সারা জীবনের চিরশত্রু হয়ে যাবে। তিনি শুধু এতটুকু করেছিলেন যে ঠিক আছে, তোর এত ভালাই করলাম, তোর এত উপকার করলাম, ছোট থেকে মানুষ করলাম, আর তুই নুন খেয়ে নিমক হারামি করিস, যা আর তোর খরচ খরচা দেব না, আল্লাহর কসম করে তিনি এ কথা বললেন। মহান আল্লাহ নিষেধ করলেন যে না, এটা আবু বকরের জন্য সমীচীন নয়। আল্লাহ পাক ভালোভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সংশোধন করে দিলেন। ওয়ালা ইয়াতালি উলুল ফযল মিনকুম ওয়াসআ, তোমাদের মধ্য থেকে যারা মর্যাদা সম্পন্ন এবং প্রাচুর্যের অধিকারী, আল্লাহ পাক আবু বকর সিদ্দিককে মর্যাদা উলুল ফজল মর্যাদা সম্পন্ন বলেছেন, আল্লাহ পাক তাকে দিন দুনিয়ার মর্যাদা দান করেছেন। প্রথম খলিফা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এই উম্মতের প্রথম ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লামের পরে জান্নাতে প্রবেশ করবেন ইনশা আল্লাহ তাআলা, এটাই হচ্ছে আহলে সুন্নাত আল জামাতের আকীদা। এই আকীদার ভিন্নতা কেউ যদি প্রকাশ করে তাহলে সেই ব্যক্তি পথভ্রষ্ট গোমরা মর্যাদা সম্পন্ন। ওয়াসআ মানে সচ্ছল ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ক্ষেত্রে প্রাচুর্য দিয়েছিলেন তাকে, কারণ অন্তরের প্রশস্ততাই হচ্ছে আসল প্রশস্ততা, অন্তরের সচ্ছলতা। অন্তর যদি বড় হয় তাহলে মানুষ দান খায়রাত করতে পারে, পরের উপকার করতে পারে, আর অন্তর যদি সংকুচিত হয় আর অঢেল পয়সা হয় এক পয়সায় খরচ করতে পারে না। আল্লাহ পাক বলছেন তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাক রব্বুল এই দুটি গুণ এখান দিয়ে ভূষিত করেছেন, মর্যাদা সম্পন্ন এবং প্রাচুর্যের অধিকারী, অন্তর প্রশস্ত, আর আল্লাহ পাকের নিয়ামতও তার কাছে রয়েছে, পার্থিব নিয়ামত ধন সম্পদ। আইয়ুতু উলিল কুরবা, যেন এইরকম শপথ না করে যে আত্মীয় স্বজনদের কাউকে দেব না, ওয়াল মাসাকিন দরিদ্র অভাবীকে দেব না, ওয়াল মুহাজিরিনা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় হিজরত করেছে এদেরকে দেব না, কারণ এরা এই অপরাধ করলো কেন। একজনই এই কাজ করেছিল, আল্লাপাক বহু বচনের বাক্য দিয়ে উল্লেখ করেছেন, মিস্তার ওপর আর খরচ খরচা করব না, একে কিছু দেব না, এইরকম কসম যেন না করে। ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু, যেন মার্জনা করে দেই এবং উপেক্ষা করে, মাফ করতে আল্লাহ বলছেন। অনেক সময় মাফ করলেন কিন্তু উপেক্ষা করলেন না, আগের অপরাধ মাফ কিন্তু তারপরে অন্তরে সংকীর্ণতা আছে, মনে একটা ব্যথা আছে। আজকালকার সমাজে মাফ করে দেওয়ার পরেও অন্তর মিলে না, পুরো বাড়ি যাতায়াত করতো, খাওয়া দাওয়া করতো না, যাতায়াত কমে গেছে, খাওয়া দাওয়া কমে গেছে, কথাবার্তা কমে গেছে না, তাহলে সে উপেক্ষা করেনি। ফুল মাফ হচ্ছে যে অন্তরকে পরিষ্কার করে নেবেন যেন কিছুই হয়নি। আলা তুহিব্বুনা ইয়াগফির আল্লাহু লাকুম, তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিন, তোমরা মাফ করো, মার্জনা করো, আল্লাহ তোমাদের মাফ করবে, এটা পছন্দ করো না? আল্লাহ গাফুর রহিম, আল্লাহ পাক বড়ই মার্জনাকারী, বড়ই দয়াবান। যখন এই আয়াত নাজিল হইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বললেন, হে আল্লাহ অবশ্যই বলছি যে আমরা আল্লাহর কাছে এটা পছন্দ করি, আশা রাখি যে আল্লাহ আমাদের মাফ করুন, সুতরাং আমি যে কথা বলেছি সেটা ভুল বলেছি, আমি আর এইরকম সিদ্ধান্ত নেব না, কসমের কাফফারা দিয়ে দিলেন, যে কসমের কাফফারা রয়েছে কোরআনে কেরিমে বর্ণিত। আর তারপরে আগে যেইভাবে মিস্তার ব্যয় বহন করতেন, দেখাশোনা করতেন, সেইভাবে তিনি ব্যয় বহন করা শুরু করলেন। এ হচ্ছে বড় অন্তরের মানুষের গুণ। নবী রসুলগণের পরে এই রকমের পরহেজগার আল্লাহওয়ালা মানুষ আমাদের জন্য আদর্শ, সাহাবাই কেরামের দল আমাদের জন্য আদর্শ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাত, নিশ্চয়ই যারা মিথ্যা অপবাদ দেই সতী সাধ্বী এবং সরল মনা রমণীদের ওপর, কোন রকমের খারাপ রিপোর্ট নেই এর আগে, আর খবরও রাখে না যে আমার সম্পর্কে এইরকম কথাবার্তা হচ্ছে, এইরকম ঘটনার কোনো খবর রাখে না, মনে ওইসব কখনো খেয়াল আসে না ব্যভিচারের, তারপরে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে এরকম কোন মহিলার উপর। আল মুমিনাত, আর ইমানদার আল্লাহ পরকালে বিশ্বাসী, আল্লাহ পরকালকে ভয় করে। আল্লাহ তিনটি গুণ বলেছেন, সতী সাধ্বী, সরল মনা, মনে কোনো কথাই নেই এরকম বাজে কথা। আল মুমিনাত আর ইমানদার, যদি এই রকম গুণ বিশিষ্ট নারীদের ওপর কেউ মিথ্যা অপবাদ দেয়, লয়নু ফি দুনিয়া ওয়াল আখিরা, তাহলে দুনিয়াতেও আল্লাহ পাকের অভিশাপ, লানত, আল্লাহর রহমত থেকে বঞ্চিত, ওয়াল আখিরা, আখিরাতেও আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত, লানত রয়েছে, ওয়ালাহুম আযাবুন আযীম, এবং তাদের জন্য মহাশাস্তি রয়েছে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতু ওয়া আইদিহিম ওয়ারজুলুহুম বিমা কানু ইয়ামালুন, সেই দিনকে স্মরণ করো যেই দিন তাদের সম্পর্কে সাক্ষী দেবে, অন্য বাইরের সাক্ষী নয়, তাদের বাকশক্তি জবান সাক্ষী দেবে, তাদের হাতগুলি সাক্ষী দেবে, তাদের পা সাক্ষী দেবে, বিমা কানু ইয়ামালুন, তাদের কৃত কার্য সম্পর্কে, কর্ম সম্পর্কে। ইয়াউমা ইউয়াফিহিম আল্লাহু দীনাহুল হক, যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তির, মানব জাতির ন্যায়সঙ্গত বদলা পুরোপুরি দিয়ে দিবেন। দিন মানে এখানে প্রতিদান, মালিকে অমিত দিন মানে মালিকে অমিল জাজা, প্রতিদান দিবসের মালিকের জন্য, দিনের শাব্দিক অর্থ হচ্ছে বদলা প্রতিদান। আল হক, যা ন্যায়সঙ্গত প্রতিদান, যে যেটা পাবে, যার যেটা পাওনা আল্লাহ পাক দেবেন। ওয়া ইয়ালামুন, আর জানতে পারবে, আন্নাল্লাহু আল হাক্কুল মুবিন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন চিরসত্য এবং সত্যকে প্রকাশকারী, স্পষ্টকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের আয়াত নম্বর 26-এ সৎকর্মশীল ভালো মানুষ যারা পাক পবিত্র, আর যারা নোংরা চরিত্রের মানুষ, দুই শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র পরিবার, পরিবারের সদস্যরা, তারা পাক পবিত্র। আর যারা মুনাফিক, চরিত্রহীন, তারা হচ্ছে খাবিস, নোংরা চরিত্রের মানুষ। আল্লাহ পাকের নবী সবচেয়ে বেশি পবিত্র, সুতরাং তার জন্য আল্লাহ পাক পবিত্র স্ত্রী ছাড়া অন্য কিছু কখনো বাছাই করতে পারেন না। এই আয়াত দিয়ে আল্লাহ পাক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনার, যে মিথ্যা অপবাদের ঘটনা ছিল, তার সমাপ্তি করেছেন। আল্লাহ পাক বলছেন, আল খাবিসাতু লিল খাবিসিন, চরিত্রহীনা মহিলারা, লিল খাবিসিন, চরিত্রহীন পুরুষদের জন্য, ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, আর খবিস পুরুষরা, চরিত্রহীন পুরুষরা, চরিত্রহীনা নারীদের জন্য, ওয়াত্তাইয়িবাতু লিত্তাইয়িবিন, আর পবিত্র মহিলারা, চরিত্রবতী মহিলারা, লিত্তাইয়িবিন, চরিত্রবান পুরুষদের জন্য, ওয়াত্তাইয়িবুনা লিত্তাইয়িবাত, আর চরিত্রবান পুরুষরা, চরিত্রবতী মহিলাদের জন্য। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি। মানবতার পথ প্রদর্শক আল কোরআনুল করিম কি ওসিয়ত করেছে মানব জাতির জন্য? দীন ইসলামের মূল নির্দেশন গুলো কি কি? অনুষ্ঠান সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতামুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে আল কোরআন কারীম? এসব কিছু জানার জন্য দেখতে থাকুন পিস টিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআনের ওসিয়াত। পবিত্র এবং বিশুদ্ধ জীবন যাপন করার জন্য কুরআন দিয়েছে কি কি নির্দেশনা, জানতে হলে দেখুন কুরআনের ওসিয়ত প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 বা পুনঃ সম্প্রচার দুপুর 12:30 বাংলাদেশে পিএস টিভি বাংলায়। Dialogue. discussion, discussion, discussion, debate, debate, debate, rebuttal, rebuttal, rebuttal, conclusion, conclusion. Eliminate misconceptions about religion. Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. Dekhun. সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত 9টায় আর পুনঃ সম্প্রচার সকাল 10:30টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায়। বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস যে অনিবার্য। শেখ সাইফুদ্দিন বিলাল মাদানী। তাই আসুন সুন্নার আলোকে জীবন গড়ার জন্যে পিএস টিভি বাংলায় আপনাদের জন্যে নির্বাচিত কিতাব বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম এর মাধ্যমে দর্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। দেখুন বুলুগুল মারামের দর্শে হাদিস শুধুমাত্র পিস টিভি বাংলায়। বুলুগুল মারাম পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আল্লাহ পাক রব্বুল আলমিন সূরা নূরের আয়াত নম্বর 26-এ সৎকর্মশীল ভালো মানুষ যারা পাক পবিত্র, আর যারা নোংরা চরিত্রের মানুষ, দুই শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র পরিবার, পরিবারের সদস্যরা তারা পাক পবিত্র, আর যারা মুনাফিক চরিত্রহীন তারা হচ্ছে খাবিস নোংরা চরিত্রের মানুষ। আল্লাহ পাকের নবী সবচেয়ে বেশি পবিত্র, সুতরাং তার জন্য আল্লাহ পাক পবিত্র স্ত্রী ছাড়া অন্য কিছু কখনো বাছাই করতে পারেন না। এই আয়াত দিয়ে আল্লাহ পাক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনার যে মিথ্যা অপবাদের ঘটনা ছিল তার সমাপ্তি করেছেন। আল্লাহ পাক বলছেন, আল খাবিসাতু লিল খাবিসিন, চরিত্রহীনা মহিলারা, লিল খাবিসিন, চরিত্রহীন পুরুষদের জন্য, ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, আর খবিস পুরুষরা, চরিত্রহীন পুরুষরা, চরিত্রহীনা নারীদের জন্য, অত্তাইয়াতুল লিত্তাইয়িবিন, আর পবিত্র মহিলারা, চরিত্রবতী মহিলারা, লিত্তাইয়িবিন, চরিত্রবান পুরুষদের জন্য, অত্তাইয়িবুনা লিত্তাইয়িবাত, আর চরিত্রবান পুরুষরা চরিত্রবতী মহিলাদের জন্য। এটা কখনো হতে পারে না যে একজন সবচেয়ে বেশি উত্তম চরিত্রের অধিকারী, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্র অধিকারী সাইয়্যিদুল মুরসালিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চরিত্রহীনা স্ত্রী নির্বাচন করবেন? অসম্ভব, এটা হইতেই পারে না। তাহলে যারা মিথ্যা অপবাদ দিয়েছে তারাই হচ্ছে খবিস পুরুষ আর খবিস নারী। আল্লাহ পাক বলছেন, উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন, এরা, এই লোকেরা যারা পবিত্র পুরুষ আর চরিত্রবতী মহিলা, তারাই হচ্ছে মুক্ত, মুবাররাউন, মিম্মা ইয়াকুলুন, এদের এসব কথা থেকে যা বলে থাকে অর্থাৎ মিথ্যা অপবাদ থেকে, এই মিথ্যা অপবাদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি যদি নেক জীবন যাপন করেন, চরিত্র গঠন করেন, তাহলে আল্লাহ আপনাকে কখনো এই রকম খবিস চরিত্রের, চরিত্রহীনা রমণী দেবেন না। অন্তর পরিষ্কার হইতে হবে, এবাদত সুন্দর হইতে হবে, আখলাক চরিত্র সুন্দর হইতে হবে, আর আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাকে চরিত্রবতী স্ত্রী দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন, একজন বাইরে থেকে আসা মানুষ, অপর পুরুষ, অপরের বাড়িতে যখন প্রবেশ করবে তার নিয়ম নীতিমালা, শরীয়তে তার কিছু বিধিবিধান রয়েছে, এমনি এই রকম নয় যেমন আমাদের দেশাচার, আছেন কি, ডাক দিল, ভাই আছেন কি, ঢুকে পড়ল। আর গ্রামে হইলে আবার পর্দা কিসের আছে? আমাদের দেশীয় পর্দা মুসলিম সমাজেও, এটা ইসলামিক পর্দা নয়, অন ইসলামিক পর্দা। আল্লাহ পাক রব্বুল আলমিনের বিধান হচ্ছে মহিলারা যখন বাইরে যাবে তখন হিজাব গ্রহণ করবে, পর্দা করে যাবে, সে পর্দায় চেহারা ঢাকা ফরজ না মুস্তাহাব, এটা ওলামাদের ইখতিলাফ রয়েছে, কিন্তু শরীরের বাকি অংশটা, এই হাত আর পায়ের টাকনা পর্যন্ত আর এই চেহারা, এতটুকুতে শুধু ইখতিলাফ রয়েছে। মাথার চুলে কোনো দ্বিমত আছে যে চুলের কিছু অংশ খোলা যাবে? তারপরেও সতর্কতা হচ্ছে চেহারাকে ঢেকে রাখা, কারণ এটাই ছিল সাহাবায়ে কেরামদের আসল আদর্শ, আর আসল আকর্ষণ চেহারাতে মুখমণ্ডলে রয়েছে, যদিও বড় বড় আলেমদের এ বিষয়ে দুটো মত রয়েছে। আপনি সুবিধাবাদী হবেন না, আপনি একজন পরহেজগার মানুষ, সুতরাং আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মা খালার উপর যাতে করে নাপাক জায়গার মাছিগুলি না বসতে পারে, অর্থাৎ অসৎ চরিত্রের মানুষরা যেন দৃষ্টি না ফেলতে পারে। এরা পেশা পায়খানার মাছির মতো, এরা ক্ষতি করবে সব দিক থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বাইরে গেলে এই বিধান দিয়েছেন, পর্দার সাথে বেরোবে, আর ভিতরে যেসব মহিলার আছে তাদের কাছে অপর পুরুষ ঢুকলে হঠাৎ করে ঢুকে যাবে না অনুমতি ছাড়া, বরং অনুমতি নেবে। বাড়িতে পুরুষ আছে কি নেই, যদি পুরুষ না থাকে, কোনো মহিলা একা আছে, ঢুকবে না বিনা অনুমতিতে। এগুলি পর্দার খিলাফ, আর এগুলি হচ্ছে অশ্লীলতা, জেনা ব্যভিচারের রাস্তা, এর মাধ্যমে জেনা ব্যভিচার হয়েছে। বাইরে বেহায়া হয়ে ঘুরে বেড়ায়, আর না হলে বাড়িতে, বাইরে না গেলেও বাড়িতে যে কোনো অপর পুরুষ যুবকরা ঢুকে, লোকেরা গোটা গ্রামের জন্য কোনো অসুবিধা নাই, তাতেই জেনা ব্যভিচার হচ্ছে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমাদের নিজেদের বাড়ি ছাড়া অপরের বাড়িতে তোমরা প্রবেশ করবে না। আসল হচ্ছে যে অন্যের বাড়িতে প্রবেশ করা নিষেধ, পাশের বাড়ি, প্রতিবেশী, ঘনিষ্ঠ আপন ভাই, আপনার ভাবি রয়েছে অথবা ছোট ভাইয়ের স্ত্রী রয়েছে, আপন ভাইরা ভাই, সাড়ু, আপনার স্ত্রীর বোন রয়েছে, না অপরের বাড়ি, তোমরা অপরের বাড়িতে প্রবেশ করবে না। হাত্তা তাস্তা আনেসু ও তুসাল্লিমু আলা আহলিহা, যতক্ষণ পর্যন্ত অনুমতি না নিবে। তাস্তা আনেসু মানে অনুমতি না নিবে, একটা অর্থ, শাব্দিক অর্থ অনুস থেকে, মানে যতক্ষণ পর্যন্ত তাদেরকে জানিয়ে না দেবে। হঠাৎ করে ঢুকলে চমকে উঠবে, এই চমকে ওঠাকে আরবিতে ওয়াহশাত বলা হয়, আর অনুস এখান থেকে মানুষকে ইনসান বলা হয়, মানুষ মানুষের কাছে ঘনিয়া বসে, পালাই না মানুষকে দেখলে, তখন তো হিংস্র পশু, একটি পশু আর এক পশুকে দেখলে পালায়, এমন ভাবে ঢুকে যাবে না যে জানে না যে কি আসছে না আসছে, কি অবস্থায় আছে না আছে বাড়ির ভিতরে। হাত্তা তাস্তানিসু, যতক্ষণ পর্যন্ত অনুমতি না নিয়ে নেবে, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, এবং সেই বাড়ির সদস্যদেরকে, গৃহে বসবাসকারীদেরকে যতক্ষণ সালাম না দিয়ে দেবে। আল্লাহ দুটো নির্দেশ দিয়েছেন, একটা হচ্ছে অনুমতি নেওয়া, আর একটি হচ্ছে সালাম করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিস সহি মুসলিমে রয়েছে এই অনুমতি চাওয়ার তরিকা, আসসালামু আলাইকুম, আদখল সালাম আলাইকুম, জোরে বলবে সালাম আলাইকুম, আপনাদেরকে সালাম বলছি, আসতে পারি কি, আমাদের ভাষায় ঢুকতে পারবো, আসবো কি, বাড়িতে যদি কোনো পুরুষ থাকে তাহলে অনুমতি দেবে, আর যদি কোনো পুরুষ না থাকে, একা মহিলা থাকে, তাহলে অনুমতি দেবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে অপরের বাড়িতে ঢুকতে বলেছেন, জালাইকুম খায়রুল লাকুম, এতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে, বাড়িওয়ালাদের জন্য কল্যাণ রয়েছে, মহিলাদের জন্য, আর যে যাচ্ছে তার জন্য কল্যাণ রয়েছে, অন্তর খারাপ হবে না। যদি বিনা অনুমতি ঢুকে যাও আর গিয়ে দেখলে যে বাড়ির মালিক তো নেই, পুরুষ নেই, গল্প করা শুরু করলে, এইভাবে মুসলিম সমাজের অধঃপতন হয়েছে আল্লাহর বিধানকে উপেক্ষা করার জন্য। আল্লাহ পাক বলছেন যে এতেই তোমাদের সকলের জন্য কল্যাণ রয়েছে, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো, ফাইন লাম তাজিদু ফিহা আহাদান, সেখানে যদি কাউকে না পাও, কোনো সাড়া আসলো না, জবাব আসলো না, অথবা বললো যে বাড়িতে নেই, মহিলা বলছে বাড়িতে নেই, বাড়িতে নেই আর ঢুকে পড়বে না, আওয়াজ পেয়েছেন ঢুকবে না, খবর দাও, অনুমতি হয়নি আপনার, ফালা তাদখুলুহা, প্রবেশ করবে না বাড়িতে, হাত্তা ইউজানার, যতক্ষণ পর্যন্ত অনুমতি না দেবে, একবার দুইবার তিনবার বলবেন আসসালামু আলাইকুম আদখল, সালাম দেওয়ার পর বললেন ভাই আসবো কি, আসতে পারি কি, তিনবার বলবেন, এক মিনিট দুই মিনিট পর পর, একেবারে ঘন ঘন না। যদি নক করার ব্যাপার, আজকাল বেল আছে, কলিং বেল, তাহলে কলিং বেলে একসাথে তিনবার নয়, একবার দিলেন, এক মিনিট দু মিনিট থামেন, প্রস্তুতি নিচ্ছে, হয়তো বেরিয়ে আসছে, বিরক্ত করিয়েন না, কেউ ঘুমিয়ে থাকতে পারে, এক দু মিনিট পরে আরেকবার বেল দিলেন, আর এক দু মিনিট পরে আরেকবার, তিনবার বেল দেন, তিনবার ডাক দেন, সালাম দেন, বেল দেওয়ার সাথে সালাম দেন, যদি শুনতে পায়, সন্নতি তরিকা হচ্ছে সেটা। তারপরে কোনো সাড়া আসলো না, অথবা আসলো কিন্তু বললো যে ভাই ব্যস্ত আছি, ওয়াইন কিরা লাকু মুরজেউ ফারজেউ, যদি বলা হয় পুরুষ আছে বাড়ির, তারপরে বলছে যে এখন যান, সময় নেই, কোন রাগ করবেন না, এটাই হচ্ছে ইসলাম। আর আজকে যদি কেউ বলে দেয় যে ভাই ব্যস্ত আছি, এখন দেখা করতে পারছি না, আর দেখাই করবেন না, কত সংকীর্ণতা, ইসলাম থেকে কত দূরে। আল্লাহ বলছেন তোমাদের যদি বলা ইরজিউ, ফিরে যাও, ফারজিউ, ফিরে যাও, বিনা কোনো কষ্টে, কোনো মনে কষ্ট নেবে না। আল্লাহ পাক বলছেন হুয়া আজকে আল্লাহ, এতেই তোমাদের অন্তরের পবিত্রতা আছে, এতেই তোমাদের অন্তর পবিত্র থাকবে, ফিরে যাও, ফিরে যাও, আল্লাহ বিমা তাআমালুন আলিম, তোমরা যা কিছু করো সব কিছু আল্লাহ পাক জানেন। লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহা মাতাউন লাকুম, হ্যাঁ, যদি এমন কোনো ঘর হয়, বাড়ি হয়, যেই ঘরে কোনো লোক বসবাস করে, নতুন বাড়ি তৈরি করছে, বাড়িতে কেউ নেই, অথবা জানেন যে এটা অনাবাদ বাসা, লোক আসে যায় অহরহ, এমন কোনো ব্যাপার নয় এখানে, সেটা আলাদা কথা, তো এমন ঘরের কথা আল্লাহ বলছেন, লাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের কোনো গুনাহ হবে না, আনতাদখুলু বুয়ুতান, এমন ঘরে তোমরা প্রবেশ করো, গায়রা মাসকুনাতিন, যেখানে কোনো লোক বসবাস করে না, লোকজন বসবাস করেন না, এখনো অনাবাদ পড়ে আছে এরকম ঘর, এখানে অনুমতি লাগবে না যে ঢুকবো কি ঢুকবো না। আল্লাহ পাক জানেন মাতুব দুনা যা তোমরা প্রকাশ করো, অমা থাক তোমার আর যা কিছু তোমরা গোপন করো, সবকিছু জানেন। সুতরাং অন্তরকে পরিষ্কার রাখবে, আর আখলাক চরিত্র গঠন করবে, আর অন্তরে অসৎ কোনো উদ্দেশ্য রাখবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের চরিত্র গঠনে তৌফিক দান করেন, আমাদের পরিবার থেকে সমাজ থেকে অশ্লীলতাকে দূর করার জন্য তৌফিক দান করেন। ওসাল্লাল্লাহু আলা নবিয়্যানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। عرفت الله ربي أشرق النور بقلبي ملأ البشر حياتي مذ أضاء الله دربي يا لسعدي وهنائي يا لفوزي وعنائي لا يطيب العيش إلا في رضا ربي السماء عرفت الله ربي حلو حلو حلو حياتي عرفت الله ربي أشرق النور লকার আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে, বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে, কিন্তু যাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে, থাকবে সুরক্ষিত এবং পবিত্র। পিস টিভির সাথে থাকুন, আপনার যাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI আল্রায়ান ব্যাংক, কোয়াড্রান কোড 48 গ্যালথরপে রোড, বার্মিংহাম UK, পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার 011-32-301, IBAN GB52-LOYD 3096-3401, 02-41-92, শর্ট কোড 300083, সোয়েব BIC কোড IBO BZB 22। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান। তোমরা মানুষের সাথে উত্তম কথা বলো, সঠিক কথা বলো, সুন্দর অনুষঙ্গ, সহনশীলতা, এমন ধরনের আচরণ হবে না, এমন ধরনের কথা হবে না যে কথার মাধ্যমে সে কষ্ট পাবে, ন্যায় পরায়ণতা, দয়াদ্রতা, একজন মুমিন আরেক মুমিন ভাইকে নসিহত পেশ করবে, অন্যায় থেকে থেকে বারণ করবে, এটি মুমিনের কাজ। কাসেম বিন আব্বাস, একজন মুমিন একজন মুসলিম উত্তম চরিত্রের অধিকারী হবে, কেন ইসলাম দিয়েছে ভালো আচরণের উপর এত জোর, বোঝার জন্য দেখুন চরিত্র গঠনে ইসলাম প্রতি বৃহস্পতিবার রাত 8:30 বা পুনঃ সম্প্রচার সকাল 7:00 বাংলাদেশে পিস টিভি বাংলায়। মানবতার জন্য করুণা স্বরূপ মহান চরিত্র দিয়ে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সবচেয়ে মহৎ এবং মহান চরিত্রের অধিকারী। জান্নাত যাওয়ার রাস্তা দিয়ে তোমরা সবাই মিলে ঈমান আনো আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি। শাহ ওয়ালিউল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম সৃষ্টির জন্য রব্বুল আলামিনের প্রেরিত রাসূল, দূত। কেন মহান আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত বিশ্বের জন্য রহমত বানিয়ে পাঠালেন? শান্তির দূত প্রতি সোমবার ও শনিবার সন্ধ্যা 5:30 বা পুনঃ সম্প্রচার সকাল 6:00 বাংলাদেশে পিএস টিভি বাংলায়।